ইচ্ছে কাক আয় না থাক, দেখুক তোমায় ফুলের দল পথের বাঁক আনতে যাক, বৃষ্টি ধোয়া কলসি জল শহর তলি জুড়ে গলির মোড়ে মোড়ে তোমায় নিয়েই গল্প হোক। ভিজছে কাক আয় না থাক, দেখুক তোমায় ফুলের দল পথের বাঁক আনতে যাক, বৃষ্টি ধোয়া কলসি জল শহর তলি জুড়ে গলির মোড়ে মোড়ে তোমায় নিয়ে গল্প হোক। জানি তোমার ছন্দে অন্ত মিল নেই, তোমার ঊর্ধ্বগামী বালিশ ছেঁড়া স্বপ্ন ধোয়া উড়ছে উড়ুক উড়ছে উড়ুক। চোখ মেঘলা হোক তোমার কথাই পড়ছে মন, আঙুল ছোঁয়া মুদ্রা দোষ তোমার কথার খুব ওজন, হাজার করতালি তোমায় বলে খালি তোমায় নিয়েই গল্প হোক। জানি তোমার ছন্দে অন্ত মিল নেই, তোমার ঊর্ধ্বগামী বালিশ ছেঁড়া স্বপ্ন ধোয়া উড়ছে উড়ুক উড়ছে উড়ুক উড়ছে উড়ুক উড়ছে উড়ুক। ছন্দে অন্ত মিল নেই, তোমার ঊর্ধ্বগামী বালিশ ছেঁড়া স্বপ্ন ধোঁয়া উড়ছে উড়ুক উড়ছে উড়ুক।